السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমাদের রয়েছে গত আলোচনার জের ধরে যে পাপের প্রভাব জাতির ঐক্যে, একটা জাতি সমাজবদ্ধভাবে বাস করে, মুসলিম সমাজে কোন একটা গ্রামে, কোন একটা শহরে, কোন এক মহল্লায়, কোন এক মসজিদ নিয়ে একটা জামাত গঠিত হয়, সেখানে মানুষ সমাজবদ্ধভাবে বাস করে, জাতি সমাজবদ্ধভাবে বাস করে, তো সেক্ষেত্রে যদি পাপ করে কোন মানুষের, সবারই দরকার নেই, কোন মানুষের পাপের ফলে দেখবেন যে তাদের ওই জাতির মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, তাদের ঐক্যে ফাটল সৃষ্টি হয়েছে। যদি একাধিক জাতি বাস করে, একাধিক জাতিও সম্প্রীতির সাথে বাস করতে পারে, যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান একসঙ্গে এক দেশে বাস করতে পারে, কিন্তু দেখবেন তাদেরই মধ্যে কারো পাপের ফলে এই জাতির মধ্যে জাতির ঐক্যে ফাটল সৃষ্টি হয়েছে, ফলে এত বড় বিপত্তি হয়, সামান্য জিনিস থেকে শুরু করে নিয়ে বিশাল কিছু হয়ে যায়। এগুলোর উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে উপমহাদেশে যারা বাস করে তারা জানে যে কিছু মানুষের পাপের ফলে জাতির মধ্যে কিভাবে ফাটল সৃষ্টি হয়, অবাধ্যাচরণ পাপাচরণের ফলে জাতির মাঝে বিচ্ছিন্নতা আসে, এই কথা আমরা আগে থেকেই বলে আসছি। ছোট ছোট কারণ থেকে সৃষ্টি হয় ভালোবাসা, সৌহার্দ্য, ভালো লাগা থেকেই শুরু হয় ভালোবাসা, তারপর বন্ধুত্ব এবং অবৈধ প্রেম প্রণয়। অনুরূপ ছোট ছোট কারণ থেকে সৃষ্টি হয় ঘৃণা, ছোট কারণে ঘৃণা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়, খারাপ লাগা থেকে সৃষ্টি হয় বিতৃষ্ণা ও অশ্রদ্ধা। আর শাহ আলমের সঙ্গে পরিচয় আছে, হঠাৎ করে সেদিনে পার হয়ে গেলাম, আমাকে সালাম দিল না, আমি ভাবলাম যে আমি হয়তো হুজুর মানুষ বা আমি ওর থেকে বড় অহংকার না, ভাবলাম আমি সালাম ওই দেবে, কিন্তু জানি না শাহ আলম কি ভাবলো, নিজেকে বড় ভাবলো না কি ভাবলো, আমাকে সালাম না দিয়ে পার হয়ে গেল। ইসলামের রীতি হলো যে ভাই ভাই দেখা হলে পরিচিত মানুষ, অপরিচিত এমন না, পরিচিত হলে তাও সালাম দিতে হবে, অপরিচিত হলেও সালাম দিতে হবে, পরিচিত মানুষ মুখ মুচকি হেসে তার সঙ্গে সাক্ষাৎ করে সালাম দিতে হবে, তাই না? কিন্তু না মুচকি হাসা, না কথা, আর না না সালাম, এই যে সামান্য একটা পাপ তো বলা যাবে না, এটা পাপও নয়, মানে একটা সামান্য সরে গেলেন আপনি এমন একটা কাজ থেকে যে কাজটা আপনার করা উচিত ছিল, সালাম দেওয়া সুন্নত না ওয়াজিব? সালাম দেওয়া সুন্নত, আর জবাব দেওয়া ওয়াজিব। দেখেন যদি কেউ সালাম দিল জবাব দিল না, তার ফলেও যেমন ফাটল সৃষ্টি হয়, তেমনি সালাম না দিলেও আমার মন বলছে কি ব্যাপার, কি এমন করলাম যে শাহ আলম সালাম দেওয়াটা বন্ধ করে সালাম দিল না, নিশ্চয়ই অহংকারী হয়ে গেছে, আমার থেকে বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ নিজের মনে নিজেকে কি মনে করে, অহংকার এভাবে হয় না, হয় না? বাড়িতে দেখবেন মহিলাদের মহিলাদের মধ্যে এ বোন ও বোন কে, এ মহিলা ও মহিলাকে, ও করে ও আগে করবে তবে আমি করবো, এভাবে ও আগে করবে তবে আমি করবো, তাই না? ফলে কি হয়ে যায়, আস্তে আস্তে আস্তে আস্তে দূরে সরে যায়। আত্মীয় আপন বোন বোনকে সালাম দেয় না, বোনের সাথে কথাবার্তা কেন নেই, কেন ও আগে করুক, ও করে না কেন? যদি একে জিজ্ঞেস করা হয় ও কেন করে না, একই প্রশ্ন, তাহলে উত্তরটা কোথা থেকে পাবে? উত্তরটা আছে হাদিসে, এই জন্য উত্তর বলে দেওয়া হয়েছে যে যদি যেন এই জিনিসটা না হয়, তার জন্য নিয়ম হচ্ছে সালাম কে কাকে দেবে বলা হয়েছে না হয়নি, বলা হয়েছে কিভাবে বলা হয়েছে, যদি দুজনের মধ্যে একজন ছোট একজন বড়, দুজনে তো সমান হতে পারে না সব বিষয়ে, একজন তো কোনো না কোনো দিকে ছোট হতে পারে, হয় বয়সে, না হয় ইলমে জ্ঞানে, না হয় অন্য কিছুতে, কেউ না কেউ ছোট হবেই, তো কে সালাম দেবে আগে? ছোট বড়কে সালাম দেবে, কিন্তু বড় যদি ছোটকে সালাম দেয় সমস্যা আছে? কিন্তু যদি না দেয়, বড় ছোটকে সালাম না দেয়, দেওয়া উচিত কার? ছোট কে, ছোটর উচিত বড়কে সালাম দেওয়া। যদি একদিকে একজন থাকে একদিকে দুটো একদিকে দুজন থাকে তাহলে কে সালাম দেবে? যে একা আছে সে বেশি লোককে সালাম দেবে। যদি কেউ আসছে আর কেউ বসে আছে কে সালাম দেবে? যে আসছে সে সালাম দেবে। যদি এর বিপরীত কিছু হয়, মনে করো একজন হেঁটে আসছে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, কে কাকে সালাম দেবে? সাইকেলওয়ালা যে হেঁটে যাচ্ছে বা আসছে তাকে সালাম দেবে। এটাই হচ্ছে ইসলামী রীতি। এর বিপরীত করলেই এই যে বললাম সামান্য এই জিনিসটা থেকে মনের ভিতরে ফাটল সৃষ্টি হবে। যেমন বট গাছের বীজ, বটের বীজ যেমন যেখানে পাখি সেই ফল খেয়ে নেয় পেটেও হজম হয় না, যেখানে পায়খানা করে আর সেখানে সেই বিল্ডিং এর ফাটলে যদি গিয়ে পায়খানা করে দেয়, সেই ছোট্ট একটা বীজ সেখান থেকে এমন একটা গাছ বের হয় যে বিল্ডিং এ ফাটল সৃষ্টি করে। এই সামান্য জিনিস সালাম দিল না, সামান্য ছোটখাটো দেখবেন যে ফাটল সৃষ্টি করেছে। এইভাবে মিলন কি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, একে অপরকে কথা বলা বন্ধ হয়ে যায়। আজকে সালাম দেওয়া বন্ধ হলো, কালকে কথা বলা বন্ধ হয়ে যায়, তারপরের দিনে তাকিয়েও দেখে না, তারপরের দিনে আবার দেখলে মুখ মুখ ভ্যাংচায়, তার মানে বাস ভিন্ন হয়ে গেছে, মজা লাগে। তারপরে কি হয়, বিপদ শুরু হয়, হিরণের কাছে গিয়ে বলছে আমি বলছি দেখো সালামে কেমন অহংকারী, হ্যাঁ সালাম সেদিন দেখাও সালামও দিল না, তাহলে কি বলছে বাড়ছে না আস্তে আস্তে? তারপর যদি ওই খবর আবার শাহ আলম এসি হিরণ আবার শাহ আলমকে পৌঁছে দেয় তাহলে কি হবে? চুগলিতে হয়ে পৌঁছে গেল, চুগলি হয়ে গেল, তারপরে সে আবার আমার কাছে হ্যাঁ আপনি হুজুর মানুষ, আপনি ইন্ডিয়ার মানুষ, আমার জন্য কি বলেন, এই অমক তমক করতে করতে আবার চলে গেল দেশ দেশ বিদেশের খবর। এইভাবে মানুষ বেড়ে যায়, এইভাবে মানুষ মানুষের সাথে সম্প্রীতি নষ্ট হয়ে যায়, আর জাতির ঐক্যে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে যে জাতির মাঝে ফাটল সৃষ্টি হয়, মুসলিমদের মাঝে ফাটল ফাটল সৃষ্টি। বহু উদাহরণ আছে সামান্য সালামের জন্য না দেওয়ার ফলে একে অপরকে অপবাদ দেওয়া সৃষ্টি হয়ে যায়, পরস্পর শত্রুতা হয়ে যায়, পরস্পর বিরুদ্ধে সমালোচনা করার পর্যায়ে পৌঁছে নচেত সেখান থেকে সৃষ্টি হয় বিচ্ছিন্নতা, সংহতির ফাটল, আপোষের মতভেদ থাকতে পারে, তারপরে শত্রুতার পর্যায়ে পৌঁছে দেওয়া উচিত না। আপনার সঙ্গে আপনার মতভেদ থাকতে পারে, মতভেদ কেমন, যেমন আপনি আপনার পাশে দাঁড়ালাম, আমি পায়ে পা লাগিয়ে নামাজ পড়বো, আপনি পড়বেন না, আপনার মত আলাদা, একবার পাটা লাগালাম সরিয়ে নিলেন, আপনি লাগাবেন না, আপনি বলছেন বেয়াদবি এটা, হ্যাঁ লাগালেন না ঠিক আছে সরিয়ে নিলেন, এবার আমি আর লাগাবো আর উচিত না, যদি আমি আবার লাগাতে চাই আমি গোড়া, আর যদি বাই চান্স আমি লাগিয়ে দিই আবার দ্বিতীয়বার আর আপনি আবার সরিয়ে নেন তো আপনিও গোড়া, তাই না? দুজনেই গোড়া, ও গোড়া নিজের রায়, এও গোড়া নিজের রায়, না এরকম না, এরপরে যে পা লাগাই না, ও অমুক ও তমুক, হ্যাঁ বাস ওর পিছনে নামাজ হবে না বলে দিল, রফা দান করে বা করে না, নিয়ে শেষকালে এমন এক পর্যায়ে যে শেষকালে দেখবেন আপনার বিচ্ছিন্নতা সৃষ্টি না, মতভেদ থাকতে পারে কিন্তু সেই মতভেদ যেন শত্রুতায় পৌঁছে না দেয়। আপনার সব থেকে কাছের মানুষ যারকে যার কাছাকাছি সবসময় থাকে, আপনার স্ত্রী, তার সঙ্গে আপনার মতে মেলে? মেলে সব বিষয়ে, সব বিষয়ে মিলতে মেলে, তবুও বিছানা আলাদা হয়? মতভেদ থাক কিন্তু বিছানা আলাদা করো না। এই জন্য স্ত্রীকে বলা হয় তোমার স্বামীর সঙ্গে যা হবে হোক কিন্তু বিছানা ত্যাগ করো না। আর এই জন্য বিছানা ত্যাগ করাটা, বিছানা থেকে আলাদা করে দেওয়াটা একটা শাস্তি, তাই না? বিছানা ত্যাগ করে দেওয়াটা, বিছানা আলাদা করে দেওয়াটা একটা শাস্তি। মতভেদ হতে পারে কিন্তু যেন বিছানা ত্যাগ না হয়, মতভেদ হতে পারে কিন্তু তার মধ্যে যেন এমন পার্থক্য সৃষ্টি না হয় যে আপনার থেকে আমি আলাদাই হয়ে গেলাম, বিচ্ছিন্ন। তার আগেই ঘর থেকে বিচ্ছিন্ন হতে হবে, কোনদিন আপনি দুনিয়ায় চলতে পারবেন না যদি আপনার মতভেদের কারণে শত্রুতা সৃষ্টি হয়, স্ত্রী শত্রু হয়ে যাবে সবার আগে, তাই না? আল্লাহ মুস্তাআন। আপনি বলছেন ঢাকা, ও বলছে খুলনা, তাই না? আপনি বলছেন কালো, ও বলছে না সাদা, বহু বিষয়ে আপনি দেখবেন। এর জন্য যে পার্থক্য হয়ে শত্রু হয়ে যাবে তা নয়, এই জন্য হাদিসে আছে জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াফরুকু মুমিনুন মুমিনা ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার, সহি মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইমানদার পুরুষ যেন কোন ইমানদার স্ত্রীকে ঘৃণা না করে। বিয়ে হয়েছে, সেও ইমানদার, তুমিও ইমানদার, কোন কোন বিষয়ে হয়তো তোমার পছন্দ হচ্ছে না, কোন কোন কাজ পছন্দ হচ্ছে না, সে হয়তো বেশি ঘুমায়, এই কাজে ঢিলেমি করে, ইত্যাদি ইত্যাদি হুকুম তামিল করতে একটু শৈথিল্য করে, তো তার জন্য ঘৃণা করো না। এর জন্য তোমার মতে মিলছে না বলে, তোমার সাথে মতে মিলছে না বলে তুমি তাকে ঘৃণা করো না। কি করো? ইনকারে হামিনহা খুলুকান রাদিয়া মিনহা আখার। কারণ স্ত্রী একটা, তার একটা বডি, তার একটা মন, একটা আস্ত মানুষ, তার কিছু ঘৃণা করলে কিছুকে তুমি ভালোবাসবে, দেখবে সবাই কিন্তু সব দিকে খারাপ হয় না, একদিকে খারাপ তো একদিকে ভালো, তো যে দিকটা ভালো আছে সেই দিকটা নাও, পজিটিভ দিকটা নাও, নেগেটিভ দিকটা বাদ দিয়ে তার সঙ্গে সংসার করো। সবাই তাই তো করে, তাই না? এই জন্য তো সবারই স্ত্রীরা আছে। আর সবাই যদি নেগেটিভ দিকটা খালি নেতিবাচকটা ইতিবাচকটা বাদ দেয়, কেউ সংসার করতে পারবে? অসম্ভব। সেই জন্য যে কি বলে ইংরেজিতে কম্প্রোমাইজ না কি বলে, একটু সমঝোতার সাথে, মানে মেনে এবং মানিয়ে, মেনে এবং মানিয়ে চলার মতো। আচ্ছা ঠিক আছে, তো মেনে নিতে হয় কাকে? স্ত্রীকে। কিন্তু অনেক সময় দেখা যেত, আমি বারবার বলি, দেখবেন সংসারে ঝামেলা যদি হয়, স্বামী স্ত্রী দুজনের মন হচ্ছে এক, তাহলে সেই সংসার সুখের সংসার, তাই না? আর যদি দুজনই বলে পূজারী, মানে দুজনেই প্রেমের পূজারী, ও বলে পূজা করুক আর ও বলে পূজা করুক, তাহলে গেল। পূজা কেন বললাম, যেহেতু এটা ঠিক না, ইবাদত বলা তো ঠিক না। পূজা মানে কি? যে ও আমার সবসময় খোশামুদি করুক, ও আমার আগে কথা বলুক, ও আমাকে আমার মানে ভালো ভালো জিনিস এনে দেখ, ভালো ভালো খাবার এনে দেখ, পূজা চায়। আর স্বামীও চায়, স্বামীও চায় স্ত্রী আমাকে কথা বলুক, আমার কাছে আস, আমার খিদমত করুক, না চাইতে আমার কাপড় ধুয়ে দেখ, না চাইতে ইত্যাদি ইত্যাদি। আর বহু মহিলা এরকম আছে যে না চাইতে করে দেয়, আর অনেক মহিলা আছে চাইলে পরে করে দেয়, আর অনেক মহিলা আছে চাইলে পরেও করে না, ঠিক না? তো এই যদি আপনার মতে মতে মিলে যায়, কিন্তু যদি বিপরীত হয়, ও দুজনেই পূজারি হয়, সংসারে সুখ হবে, তাই না? আবার যদি দুজনেই এর বিপরীত হয়, যে এও পূজারি ও পূজারি, তার মানে মানে পূজা চায় না, পূজা করতে চায়, এও করতে চায় ও করতে, তাও ভালো, মানে তুমি মত মিলে গেল, তাই না? কিন্তু বিপরীত হলেই হয়ে যায় মুশকিল। বিপরীত যদি হয়, খবরদার এক মোমেন যেন অন্য মোমেনকে ঘৃণা না, মানে স্ত্রীকে ঘৃণা না করে। একটা চরিত্রে সে যদি তার তাকে অপছন্দ করে, তো অন্য চরিত্রে সে রাজি হয়ে যাবে, পছন্দ করবে, এটা হচ্ছে শরীয়তে। তাহলে তাহলে কি হবে, সম্পর্কটা মানে ওই যে ঐক্যটা, ঐক্য মানে কি? স্বামী স্ত্রী দাম্পত্য যাকে বলে, এই দাম্পত্যটা নষ্ট হবে না, থাকবে, তালাক হবে না, থেকে যাবে। আর এমনিতে হাদিসে বলা হয়েছে মহিলা হলো টেরা হাড়ের তৈরি, সোজা করতে যাও ভেঙে যাবে, ভেঙে যাবে মানে কি হবে, তালাক হয়ে যাবে। অতএব ওই বাঙ্কা অবস্থাতেই তার দাঁড়াতে উপকৃত হও, তাতে কাজ চালাতে হবে। আল্লাহ, যে কোনো অন্যায় আচরণ যদি ছোট থাকতে বন্ধ করা যায়, তাহলে বিচ্ছেদে পৌঁছে সম্পর্কে ছেদ পড়ে না, পরন্তু ছোটকে তুচ্ছ অবজ্ঞা করলেই তা বড় আকার ধারণ করতে দেরি হয় না। মসজিদের কোনো এক কোণে যদি আগুন লাগে, আর চট করে ওই যে কি বলো ওটাকে, আগুন নিবার গ্যাসটা নিয়ে চট করে নিভিয়ে দেওয়া হয় ছোট থাকতেই, সমস্যা নাই। আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, একটু দেখি কত একটু বড় হোক, তখন আর পারবেন? আর পারবেন না। বট গাছের কথা বললাম একটু আগে, বট গাছটা যখন ছোট ছোট দেখলেন যে বেরিয়েছে মাত্র, তখন যদি টেনে ছিঁড়ে ফেলে দেন, তাতে সমস্যা হয় না। আজ কয়েক বছর পর বা এক বছর পর কি কয়েক মাস পর ছিঁড়তে যান, পারবেন? পারবেন না, তখন সে তার আকার ধারণ করে ফেলছে। তো এই ছোট থেকেই যদি এটাকে দমন করে দেওয়া হয়, এটাকে নিশ্চিহ্ন করা হয় যে ফাটল যাতে না ধরে, ফাটল ধরেছে, চিড় ধরেছে, তখন যদি ঝাল মেরে দেওয়া হয়, ওটাকে ঝাল বলতো না কি বলে, ফাটল যে বন্ধ করা হয় ঝালাই দিয়ে, তালহিম যেটাকে বলছে কি বলে, ওয়েল্ডিং যাকে বলে, ঝালাই তো বলে না, ঝালাই করে যদি সেটাকে ফাঁকটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে বড় হতে পারে না। নদীর বাঁধ ভেঙেছে, দেখবেন প্রথমে ইঁদুরের গর্তে থেকে পানি বলিচ্ছে, দেখবেন সামান্য পানি, সমস্যা নেই, কিন্তু সামান্য পানি হতে হতে হতে হতে হতে হতে সেটা কি হয়ে যায়, আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে নদীর বাঁধটাই গোটাই ভেঙে যায়, কয়েকশো গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু ছোট থাকতে যদি কেউ সেটাকে বন্ধ করে দেয় তাহলে বাঁধটা আর ভাঙে না। তো মোট কথা হচ্ছে হাদিসে কোনো অপরাধ বা পাপের কথা নির্দিষ্ট করে বলা হয়নি, তবুও অভিজ্ঞরা জানেন যে ভালোবাসার সংসারে যে কোনো ধরনের অপরাধ অন্যায় পাপ অবজ্ঞা ত্রুটি সৃষ্টি করে ঠুনকো কাছে চিড় ধরায়, এটা নিশ্চয়ই জানবেন। অতএব ছোট কাউকে ভাবলে হবে না, ঠুনকো কাঁচ সামান্য আঘাত দিলে ভেঙে যাবে, তাই না? তো এটাকে সামান্য আঘাত লেগেছে, সামান্য আঘাত মানেই মানে কাঁচ ভেঙে দিত, সামান্য আঘাত যদি কাঁচে লাগে, হ্যাঁ লোহাতে লাগলে সমস্যা নেই, কিন্তু কাঁচে লাগলে হ্যাঁ খবর আছে। অনেকে ধারণা করে যে গৌণ বিষয়ে কোনো আমল কোনো সুন্নত বা বাহ্যিক আচার আচরণ বা আনুষ্ঠানিকতা কোনো ফাটল সৃষ্টি করতে পারে না, কিন্তু তাদের ধারণা সঠিক না। এই যে সামান্য মতভেদ আমরা দেখছি, পায়ে পা লাগানো, জোরে আমিন বলার আফায়দান করা, এগুলো আমাদের হয় হয়ে থাকে, তো এগুলো যে সামান্য তা নয়, কারণ এগুলো থেকেই সৃষ্টি হয় কি বড় আকার দাঙ্গা দাঙ্গি, মসজিদ ভাঙা ভাঙ্গি, মসজিদ আলাদা করা, অমুক তমুক সবকিছু হয়। ঠিক আছে, আজকে আছে কালকে হঠাৎ করে মসজিদ হলো, মসজিদের ইমাম হচ্ছে অমুক মজাবে, দেখা গেল যে ওদের মজাবে দলের লোক বেশি হয়েছে, ওরা দখল করে নিল, তখন ওরা আবার আলাদা গিয়ে মসজিদ বানানো, তাহলে হলো কি ওই আমিন বলা থেকে, যেটা শূন্য তাই না, যেটা না বলে নামাজ হবে না, হবে না, এই জোরে আমিন বলবে, জোরে আমিন বলবে তাহলে তো মসজিদ বানাবে না। এইভাবে হক না হক কেউ না মেনে এই ছোট থেকে শুরু হয়ে যায়, এগুলো তো ছোট ভাবা ঠিক না, বরং এগুলোকে এই ফাটল বন্ধ করা উচিত। কিন্তু তার মাধ্যমে অনেক সৃষ্টি হতে পারে, বাহ্যিক অনেকের ফলে আভ্যন্তরিক ঐক্য ফাটল তৈরি হতে পারে, যে অন্তরে ঠিক থাকলেই হবে, বাইরে যা করছো করো, এরকম অনেকে বলে, কিন্তু বাহ্যিকে যেটা মত পার্থক্য হয় সেটা কিন্তু ভেতরেও অন্তর সৃষ্টি করে। কে দলিল নেবেন? নোমান বিন বাশির বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, এটা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারে দাঁড়িয়ে নামাজের কাতার বাঁধতেন। আর এখান থেকে জামাতি সিস্টেম এর ট্রেনিং, মসজিদে আমরা জামাতি, একজন কি ইমাম বানাই না বানাই না, ইমাম আর মুক্তাদি, রাষ্ট্রনেতা আর রাজা আর প্রজা, এইভাবে মানে আমির থাকবে আর আমিরের নেতৃত্বে নেতৃত্বাধীনে লোক থাকবে, সবাই মেনে চলবে, এর ট্রেনিং হচ্ছে কোথায়, মসজিদে নামাজের জামাতে। তো এখানে দাঁড়িয়ে তিনি বলতেন যে তোমরা অবশ্যই অবশ্যই নিজেদের কাতার জরুর সোজা করে নাও, নচেত আল্লাহ তোমাদের মুখমণ্ডলের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেবেন, মুখমণ্ডলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন। অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতারগুলি এমন ভাবে সোজা করতেন যেন তিনি এর দ্বারা তীর সোজা করছেন, তীর সোজা করতে হয় না, হয় না, চেচে চেচে ছুলে সেটাকে সোজা করা হয়, এই তীর সোজা করছেন যেন, তিনি তাতে পবিত্র থাকতেন যতক্ষণ না তিনি জানতে পারতেন যে আমরা তার কথা বুঝে ফেলেছি, তার মানে সোজা হয়ে দাঁড়িয়ে গেছি। একদিন তিনি বাইরে এলেন, তারপর মুয়াজ্জিন তাকবীর দিতে উদ্যত হচ্ছিল, এমন সময় একটি লোকের উপর তার দৃষ্টি পড়ল যার বুক কাতার থেকে আগে বেরিয়েছিল, কাতার তো এইভাবে থাকবে, তো একটা লোক বাইরে মানে কাতার থেকে সামান্য আগিয়ে আছে, তার বুকটা কাতার থেকে বাইরে বেরিয়ে আছে। তো তিনি বললেন, ইবাদাল্লাহ লাতা তুসাউউন্না সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, আল্লাহর বান্দারা তোমরা নিজেদের কাতার সোজা করে নাও, মানে কাতারে সোজা হয়ে দাঁড়াও, এটা আমার কাছে গেছে, নচেত তোমাদের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ তোমাদের মুখমণ্ডলের মধ্যে আল্লাহ বিভিন্নতা ও বিভেদ সৃষ্টি করে দেবেন। বিভেদটা কিসে হলো তাহলে, বিভেদটা হলো কিসের, মানে সামান্য কাতার থেকে সামনে গেল, আর এখান থেকেই মনে মনে বিভেদ সৃষ্টি। আরো আরো উদাহরণ আছে, অর্থ হলো তোমাদের চেহারায় আকৃতি বদলে দেবেন, অথবা তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করবেন, তোমাদের মধ্যে হিংসা হবে, বিদ্বেষ হবে, শত্রুতার জন্ম নেবে, আর অনিবার্য পরিণত হবে অনেক অশান্তি দ্বন্দ্ব কলহ অধঃপতন। যখনই একটা মানুষ আগে বাড়িয়ে দাঁড়াবে তখন পাশের মানুষগুলো দেখবে যে ওটা আগে বেড়ে গেছে, তাদের মনে কিছু সৃষ্টি হবে না, হবে না, অবশ্যই সৃষ্টি, আগে দাঁড়ালো কেন, অকারণে, হ্যাঁ কোনো কারণ আছে যে পেছনে আমার ওই যে আমুক যাকে বলে, অনেক সময় দেখবেন লাইনে আমুক থাকে, তো একটু সামনে দাঁড়াতে হয় না, হয় দাঁড়ানো যায় না, সেটা আলাদা কথা, কিন্তু অকারণে কেউ যদি খামখাতে সামনে দাঁড়ায় তো নিশ্চয়ই মানুষের মনে প্রশ্নের সৃষ্টি হবে, প্রশ্ন সৃষ্টি হবে, এবং কেন এই করতে গিয়ে নিশ্চয়ই সুধারণার আগে কু ধারণাটাই মানুষ করবে, আগে দাঁড়ানোর কারণ কি? এই এই হলো ছোট জামাত থেকে বড় জামাতের জন্য মক্ষম তরবিয়ত ট্রেনিং, সুশৃঙ্খল সুসংহত জীবন যাপনের প্রারম্ভিক অনুশীলন। আবু দাউদ ইবনে হিব্বানের এক বর্ণনায় আছে, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি লোকদের প্রতি অভিমুখ করে বললেন, তোমরা তোমাদের কাতার সোজা করো, নচেত আল্লাহ অবশ্যই তোমাদের হৃদয়ের মাঝে পরস্পর সম্প্রীতি বিদ্বেষ নষ্ট সৃষ্টি করবেন। তার মানে তোমাদের হৃদয়ে কি হয়, তাহলে বোঝা গেল বাইরের কাজ দিয়েও হৃদয়ের হৃদয়ের প্রভাব পড়ে, এবং বাইরের কাজে কোনো মতপার্থক্য থাকলে যে হৃদয়ে মতপার্থক্য হবে না তা নয়, বরং হৃদয়েও মতপার্থক্য হবে। এই জন্য বলা হয়েছে যে যারা বিজাতির অনুকরণ করে, এটা বাহ্যিক কাজে করছি আমাদের অন্তরে নেই, কিন্তু বাহ্যিক কাজে করতে করতেই একদিন না একদিন ভিতরে মিশে যাবে, ভালোবাসা জমবে, তখন তোমরা এক হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। বাহ্যিক কাজে যে এটা বাইরে করছি সমস্যা কি, কিন্তু আস্তে আস্তে অন্তরে পৌঁছে যাবে, অন্তরে গেঁথে যাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। বর্ণনাকারী বলেন যখন এই হাদিস বললেন আর কি, যে তোমরা কাতার সোজা করে নাও, বর্ণনাকারী বলছেন আমি দেখেছি প্রত্যেক লোক তার পার্শ্ববর্তী ভাইয়ের বাহুমূলের সাথে বাহুমূল, হাঁটুতে হাঁটু ও গাঁটে গাঁট বা টাকুনতে টাকুন লাগিয়ে দিত। কাতারে দাঁড়াবার সময়ে ইলজাক বলা হয়েছে লাগিয়ে দেওয়া, একবারে পায়ের সাথে পা মিলিয়ে দেওয়া। তো সাহাবী বলছেন যে আমরা মিলিয়ে দিতাম। হ্যাঁ, তো মিলিয়ে দেওয়া মানে কি? হ্যাঁ, ওখানে আমাদের দেশের মুশকিল, হুজুররা বলে কাঁধে কান মিলিয়ে দিতে হবে, কাঁধে কান মিলাতে বলে। তো একজন বলছে কাঁধে কান মিলিয়ে দেখাও দেখি কানটা এইটা, কিন্তু হাদিসে যে শব্দ আছে আরবিতে তার মানে এই কাঁধ নয়, তার মানে হচ্ছে এই বাহুমূল, বাহুমূলের সাথে বাহুমূল লাগিয়ে দাও। আর কি বলা হয়েছে, হাঁটুতে হাঁটু লাগিয়ে, দেখেন তো হাঁটুতে হাঁটু লাগানো, তার মানে পায়ের সাথে পাটা মিলাও, হাঁটুর সাথে হাঁটু বসে অবস্থায় লাগাও, যখন বসবে তখন হাঁটুর সাথে হাঁটু লাগে, এমন না যে ছাড়াছাড়ি করে থাকো, কারণ কাতারে ছাড়াছাড়ি করে দাঁড়ালে তখন মানুষের মনে কি সৃষ্টি হবে, বলা হয়েছে শয়তান প্রবেশ করবে, ফাঁকে কি সৃষ্টি করবে, ঢুকবে শয়তান ঢুকবে, তার মানে কি তখন মনে হবে আমাকে ঘৃণা করছে বলতে আমার থেকে সরে যাচ্ছে, মনে হবে না, কেন দাঁড়াচ্ছে না, একটু সরে দাঁড়াচ্ছে আমার থেকে, ও সরে দাঁড়াচ্ছে মানেই ডালমে কুচ কালা হয়, এই ধরনের মনে সংশয় সৃষ্টি করবে শয়তান, আর শয়তান এইভাবেই মাঝখানে ঢুকে যাবে, ছাগল ছানার মতো শয়তান ওই ফাঁকের ভিতরে ঢুকে যাবে। এই জন্য বলা হয়েছে পায়ে পা লাগিয়ে নাও, বলছে হাঁটুতে হাঁটুকে দেখাও দেখি, এটা অসম্ভব, এটা হচ্ছে অতিশয়োক্তি, অসম্ভব কিছু নয়, এটা সম্ভব, যতদূর সম্ভব আমরা লাগাবো, হাঁটুতে হাঁটু লাগানো সামনাসামনি ছাড়া হবে, হবে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, ঠিক আছে বসে বসে তো হবে, বসে বসে হাঁটুতে হাঁটু লাগিয়ে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে পা লাগিয়ে দাও, পায়ে পা লাগিয়ে যদি গাঁটের সঙ্গে গাঁট লাগবে, লাগবে না কঠিন আছে, তা ঠিক আছে পাটা তো লাগছে, যতটা সম্ভব ততটা মানো, তার মানে কাতারে ফাঁক রেখো না, হাদিসের উদ্দেশ্য কি, কাতারে ফাঁক রেখো না, বাহুতে বাহু মিলিয়ে দাও, আর বোখারি হাদিস, আর পায়ে পা লাগিয়ে দাও, এটা হচ্ছে কি বাহ্যিক মিলন, আর বাহ্যিক মিলনের সম্পর্ক হচ্ছে আন্তরিক মিলন, যদি অন্তরে অন্তরে মিল থাকে তো দেখবেন ভাইয়ের সাথে ভাইয়ের পা মিলাতে কোনো অসুবিধা হয় না, আর যদি অন্তরে মিল না থাকে তাহলে সরে দাঁড়াবে, বলবে বেয়াদব আমার সঙ্গে পা লাগাচ্ছে, আমার পায়ে পা লাগাচ্ছে বেয়াদব, কারণ তার অন্তরে মিলটা নেই, অন্তরে মিলটা থাকলে আপনি টেনে নেবেন তাকে। অনেক ক্ষেত্রে বলে হুজুর তাহলে বাপের সঙ্গে দাঁড়ালে, বাপের সঙ্গে লাগালো পায়ে পা লাগিয়ে দাঁড়ান, সমস্যা কি আছে, ওস্তাদের সঙ্গে দাঁড়ালে তখনও পায়ে পা লাগিয়ে দাও, তখন বাপের উচিত ছেলের পায়ে পা লাগানো, ওস্তাদের উচিত ছাত্রের পায়ে পা লাগানো, ছাত্রের নয় বরং ওস্তাদের উচিত, যাতে করে ব্যাপারটা আদৌ তো ঠিক থাকে, এখানে ছাত্র লাগাচ্ছে না কে লাগাচ্ছে, ওস্তাদ নিজে লাগাচ্ছে। এমন অনেক সময় আছে আপনি দেখেন, আপনি ওস্তাদ নামাজের সময়ে যেভাবে ওস্তাদের সাথে দাঁড়ান, অন্য কোনো জায়গায় দাঁড়াতে পারবেন, অন্য কোনো জায়গায় ওইভাবে দাঁড়ালে বলবে বিয়াদব কি, ছেলেটা কিভাবে দাঁড়িয়েছে দেখি, কিন্তু নামাজে চলবে না। আপনি এক মহিলার সঙ্গে এমন এক জায়গায় বসেন যেখানে যদি ফাঁকা জায়গায় বসেন তো লোকে আপনাকে ঢিল মারবে, দেখ আলমের কি মেয়ে, দাড়ি রেখে একটা মেয়ের সাথে কিভাবে বসে আছে, মেয়েটা অমুসলিম মেয়ে, তারপরে যুবতী মেয়ে তার পাশে বসে আছে। হ্যাঁ, কোন সময়ে কোন মহিলার পাশে বসতে হয় না, হয় না বসতে হয় না, ট্রেনের সিটে বাসের সিটে, তখন কি লোক খারাপ বলে, তখন লোকে খারাপ বলবে না, কিন্তু ফাঁকাতে বসে খারাপ বলবে। তো ভাই নামাজে দাঁড়িয়েছেন আপনি, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এটা আলাদা জায়গা। এখানে যদি আপনি কারো পায়ে পা লাগান, তো এখানে আদব বেয়াদবের কথা কি আসছে, আদব বেয়াদবের ব্যাপারটা আর অন্য জায়গায়, সেই জায়গাটা অন্য জায়গায়। তো সেটা না করে আদব বেয়াদব করতে, মোট কথা হচ্ছে বাইরে যদি আপনি তফাত করে নেন, তাহলে আপনি কি করবেন সেটা দেখবেন, অন্তরের ভিতরও তফাত সৃষ্টি হয়েছে, তার কারণ একে অপরকে ঘৃণা যেন চলে আসছে, লাগাচ্ছে না। আমাকে এক ভাই বললেন যে হুজুর এক মসজিদে এক কাণ্ড ঘটেছে, ওই রকম মানে হানাফি আর ওই যে আহলে হাদিস বলে না রাফাদাই, রাফাদাই মানে রাফাদান করে রাফাদার নাম হয়ে গেছে, মানে একটা নাম দিলেই হলো বদনাম করার জন্য নাম দেয়। তো দাঁড়িয়েছে, তো যে আহলে হাদিস এরা এমনিতেই বলে ওরা পা ফাঁক করে দাঁড়ায়, আর দেখবেন ফেসবুকে খুব মানে এদেরকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করছে, পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। তো পা ফাঁক করে দাঁড়ানো মানে হচ্ছে কি, যতটুকু ফাঁক দরকার পায়ে পা লাগিয়ে দাঁড়ানো ততটুকু, তার মানে এইভাবে নয়, এইভাবে দাঁড়ালে পড়তে অসুবিধা হবে, যতটুকু ফাঁক নেওয়া দরকার ততটুকু ফাঁক নিয়ে দাঁড়াতে, যাতে বাহুতে বাহু মূল লেগে থাকে এবং পায়ে পাও লাগা থাকে, ঠিক কিনা। তো ওরকম ফাঁক যেটা দেখাচ্ছে ওরা ব্যঙ্গ করছে, ওরা হচ্ছে ও ব্যঙ্গ করছে, এ ব্যঙ্গ আল্লাহ পছন্দ করেন না। হ্যাঁ, তো যাই হোক, যখন আপনি বলছে আমাকে যে কাণ্ড হয়ে গেছে, এটা কি বলছে, পাশাপাশি একজন হানাফি আর একজন এই যে আহলে হাদিসের ছেলে দাঁড়িয়েছে, আহলে হাদিস আর নতুন আহলে হাদিস, এই নতুন মশলা শিখেছে পায়ে পা লাগিয়ে দাঁড়াতে হয়, আর পড়েছে হানাফি ছেলে, হানাফির ছেলের কাছে। তো সে করেছে কি, হানাফির পাটাকে টেনে নিয়ে নিজের পায়ে লাগিয়ে দিয়েছে, না না না প্রথমে না, প্রথমে লাগিয়েছে, প্রথমে লাগিয়েছে ও সরিয়ে নিয়েছে, তারপর আবার লাগিয়েছে ও সরিয়ে নিয়েছে, এবার হানাফির পাটা কি হয়ে গেছে, এই এরকম কাছাকাছি হয়ে গেছে, সামান্য ফাঁক নেই, আর আহলে হাদিসের পাটা কি হয়ে গেছে, হবে তো ফাঁকটা কে করলো, হানাফি করলো না আহলে হাদিস করলো। তো যাই হোক, যখন একান্ত তিনবার যখন সরিয়ে নিয়েছে কাছাকাছি হয়ে গেছে, তখন করেছে কি, ওর পাটা দিচ্ছে কাছাকাছি হয়ে গেছে, তখন ওর টেনে নিয়ে ও পায়ের কাছে নিয়ে এসে লাগিয়েছে। তাহলে নামাজ পড়ছে না খেলা করছে, এরা নামাজ পড়ছে না লড়াই করছে, নামাজ পড়ছে না মারামারি করছে, এ গোড়াটা কে, দুজনেই গোড়া, দুজনেই গোড়া, কারণ এ যখন একবার সরিয়ে নিল একই মাদ্রাসায় দেখা যায় যে আহলে হাদিসের মাদ্রাসায় হানাফি ছাত্র করছে, হানাফি মাদ্রাসায় আহলে হাদিসের ছাত্র করছে, হয় না, হয় না, কিন্তু আপোষে ওদের এরকম হয়, ওইটা কোন টানাটানি দড়ি টানাটানি, আর কত তর্ক কত বাড়া, আল্লাহ মুস্তাহ। তো মোট কথা, যদি একটু বোঝে যে সাহাবাদের জামানায় যখন ছিল তখন ওই রূপ না মানবে না, আর কেউ কেউ বলছে যে এটা সাহাবিরা কেউ কেউ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, অতএব এটা সুন্নাত হতে পারে না। দুঃখের বিষয় যে সৌদি আরবে একজন আলেম কথা বলছে যে সাহাবারা করেছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, অতএব এটা সুন্নাত হতে পারে না। তো আমাদের ওলামারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এই কথাটা আপনি কি করে বলতে পারেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমনি দেখি, বিশেষ করে নামাজে। তাহলে কি করে মানা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পায়ে পা লাগানোটা দেখেননি, আর পায়ে পা লাগানো যদি বেয়াদবি হয়, আল্লাহ তাআলা নবীকে সতর্ক করেননি যে সাহাবীরা বেয়াদবি করছে এদেরকে মানা করো যেন পায়ে পা না লাগিয়ে দাঁড়ায়, এরকম কিছু ঘটেছে নাকি? সুতরাং এটা সুন্নাত, সাহাবীদের সুন্নাত প্লাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সম্মতি আছে, এটা সুন্নাত, রাসূল সাহেব দেখেছেন, কারণ কসম করে বলছেন আমি দেখি, তারা নিশ্চয়ই তিনি দেখেছেন, মৌন সম্মতি দিয়েছেন পায়ে পা লাগিয়ে ঘন হয়ে দাঁড়াতে, হ্যাঁ ঠাসাঠাসি করে ভেড়াভেড়ি করে মারামারি করে টানাটানি করে নয়, সম্প্রীতির সাথে ভালোবাসার সাথে। এতে ভালোবাসার সৃষ্টি। আর বললাম না, মনের ভিতরে যদি থাকে মিল, তাহলে বাইরে মিল থাকবে নচেত নয়। আসলে সাহাবা ওন ব্যাপারটা বুঝেছিলেন, তাই অনুরূপ আমল করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই আমলে মৌন সমর্থন জানিয়েছিলেন। তিনি জেনেছিলেন বাইরের এবং কিঞ্চিত ভিন্নতা, বাইরের এই কিঞ্চিত ভিন্নতা, এই সামান্যতম তফাৎ দেহ থেকে দেহের অল্প দূরত্ব প্রত্যেকের হৃদয়ে ফাটল সৃষ্টি করতে পারবে। আর এই জন্য তিনি বিভিন্ন শব্দে উক্ত বিষয়টিকে গুরুত্ব সহকারে বর্ণনা করেছেন এবং কার্যত তা সাহাবাগণের আমলে পরিণত করার সার্বিক চেষ্টা করেছেন, যে তোমরা ঘন হয়ে দাঁড়াও, গায়ে গা লাগিয়ে দাঁড়াও, পায়ে পা লাগিয়ে দাঁড়াও। তোমরা বিভেদ করো না, কাতার থেকে আগে পিছিয়ে হইও না, নচেত তোমাদের অন্তর রাজ্যেও বিভেদ সৃষ্টি হবে। বাহিরের রাজ্যে যদি বিভেদ সৃষ্টি করো, বাইরের অঙ্গে যদি বিভেদ সৃষ্টি করো, বাইরের অঙ্গরাজ্যে যদি বিভেদ সৃষ্টি করো, তাহলে ভিতরে অন্তর রাজ্যেও বিভেদ সৃষ্টি হবে। শয়তান মুসলিমের শত্রু, সেই শ্রেণী ছোট ছোট ফাটলের সুযোগ গ্রহণ করে বড় ভাঙন সৃষ্টি করতে পারে। একজন নামাজি যখন পাশের নামাজির গায়ে গা না লাগায় অথবা লাগালে সরে যায়, তখন শয়তান উভয়ের মনে কুমন্ত্রণা দেয়, দেখ ও তোকে ঘৃণা করে, তাই তো তোর গায়ে গা লাগালো না অথবা সরে গেল। কারো কারো মনে কুমন্ত্রণা দেয়, দেখ ও কত বড় বেয়াদব, তুই এত বড় মানুষ আর ও ছোট হয়ে তোর গায়ে গা বা পায়ে পা লাগিয়ে দেয়। হ্যাঁ, এর মনে ফুসমন্ত্র দেয়, দেখ তোকে ছোট ভাবছে। ফলে নামাজের ভিতরে মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। নামাজ পড়তে আল্লাহ স্মরণ করবে কোথায়, আপোষে তাদের মনের ভিতরে বিদ্বেষ নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। হতে হতে এক পর্যায়ে তার বিদ্বেষ ও শত্রুতা দ্বার প্রান্তে গিয়ে উপনীত হয়। আর সেটা বললাম যে মসজিদ ভাঙ্গা, জামাত ভাঙ্গা, মসজিদ আলাদা করে দেওয়া, হ্যাঁ দরকার নেই, এরা তো বলে দেয়, ঘোষণা করে দেয়, এখানে আমিন বলবি এখানে আসবে না, পায়ে পা লাগাবে তো এখানে আসবে না, যাও দিয়ে নতুন করে মসজিদ বানা, আল্লাহ মুস্তান। শয়তানের এই চক্রান্ত অনুধাবন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকিমুস সুফ وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ وَسُدُّوا الْخَلَلَ وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ وَلَا تَذَرُوا خُرُوجَاتٍ لِلشَّيْطَانِ وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللَّهُ তোমরা কাতারগুলি সোজা করে নাও, আর পরস্পরের বাহুমূলকে বাহুমূলে মিলিয়ে নাও, বাহুমূলকে বাহুমূলে কি করো, মিলিয়ে নাও, লাগিয়ে নাও, কাতারের ফাঁক বন্ধ করে নাও। ফাঁক বন্ধ করতে হলে কি করতে হবে, গায়ে গা পায়ে পা লাগাতে হবে না, হবে না, তোমাদের ভাইদের জন্য হাতের বাজু নরম করে দাও। এই বাজু কি করতে নরম করতে হবে, একবার শক্ত করো না, একটু নরম করো, একটু কি করো, নরম করো, যেন ও লাগাচ্ছে। দেখবেন অনেক সময় ভিড়েটা আসেছি, একেবারে বসে আছে তো, প্যান্ট পরে বসে আছে তো, পাটাকে এমন ফাঁক করে রাখে যে আমার পা এ হয়ে যায়, এইভাবে সংকীর্ণতে চলে আসে না। তুমি উভয় নরম করার চেষ্টা করো, পাটাকে সংকীর্ণ করো, নিজের পাটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো। এ নয় যে পাটাকে বাড়ি নিলে তো ওর গায়ে গিয়ে লাগবে, এইগুলো হচ্ছে বেয়াদ। নিজে কন্ট্রোলের মধ্যে রাখবে সবকিছুই, যাতে অপরের কষ্ট না হয়। লিনু বিআইদি ইখওয়ানিকুম ওয়ালা তাযারু ফুরুজাতিল শাইতান, শয়তানের জন্য ফাঁক লেখো না। আর শোনো, যে ব্যক্তি কাতারে মিল রাখ, কাতারের ফাঁক বন্ধ করবে, কাতার মিলাবে, আল্লাহ তার সাথে মিল রাখবেন। আর যে ব্যক্তি কাতার ছিন্ন করবে, মানে কাতারে ফাঁক রাখবে, আল্লাহ তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে। কি সুন্দর হাদিস, যে হাদিস দ্বারাতে আমরা বুঝতে পারি যে বাইরের যদি মিল না রাখা হয় তো মনের মিল হবে না। আর এই জন্য অন্য হাদিসে আছে, রুসু সুফুফাকুম ওয়া কারিবু বাইনাহা, রুসু ঘন করে কাতার বাঁধো, ঘন করে ফাঁক রেখে নয়, এবং কাতার গুলিকে পরস্পরের কাছাকাছি রাখো। কাতার গুলিকে পরস্পর রাখতে দেখবেন, অনেক সময় দেখা যায় আমাদের মসজিদে দেখেছি যে ওখানে ইমাম দাঁড়ায়, এখানে কাতার আছে, তো মাঝের কাতারটা বাদ দিয়ে লোকে এসে এখানে দাঁড়ায়, এটা ঠিক না, নামাজ হবে না তার। কিন্তু ঠিক হলো কি, যে কাতার ভাই কাতার, সামনে কাতার পুরো হয়ে তার দ্বিতীয় কাতার, তারপর তৃতীয় কাতার, এর নয় মসজিদে জায়গা আছে অতএব দ্বিতীয় কাতার ছেড়ে দিয়ে তৃতীয় কাতারে দাঁড়ালাম, এটা ঠিক নয়। কারিবু বাইনাস সুফুক ওয়া হাযু বিল আনাক, আর ঘাড় সমূহ একে অপরের বরাবর করো। তাওয়াল্লাযী নাফসি বিয়াদে ইন্নি লা আরা আশ-শাইতানা ইয়াদখুলু মিন খিলালিস সাফ কাআন্নাহুল খাযাফ আও কাআন্নাহুল হাযাফ, তার মানে সেই মহান সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ আছে, কাতারের মধ্যেকার ফাঁকে শয়তানকে আমি প্রবেশ করতে দেখতে পাই যেন তা কালো ছাগলের ছানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানও দেখতেন, তাই না? তো তাকে দেখানো হতো, তো তার মানে কি শয়তান সত্যি ঢুকতো? আর শয়তান ঢুকে তাদের মধ্যে মনের মধ্যে কি সৃষ্টি করতো? যেহেতু বাইরে ফাঁক আছে, মনেও ফাঁক, ফাটল সৃষ্টি করতো মসজিদের মাঝে। এই মহান এক সুন্নতকে অনেকে অবজ্ঞা করতে পারে, যে সুন্নতকে গুরুত্ব দিয়েছেন মোহাম্মদী মাদ্রাসার ছাত্রগণ, আর যে সুন্নতকে অবহেলা করার অপরাধে আজ সমাজে ও জামাতের মনে মনে মিল নেই। একই গ্রামে কত দল, কত জামাত, কত রকম ভেদ বুদ্ধি, এইভাবে অন্য বিষয়ে বাহ্যিক মত মতবিরোধ পৌঁছে দেয় বিচ্ছিন্নতা, অনৈক্য, গৃহদ্বন্দ্বে, তা বলা অপেক্ষা রাখে না। সুতরাং আল্লাহর কাছেই পানা, যেন আমরা এইভাবে এই সামান্য জিনিসকে বাইরে দিয়ে সামান্য পাপের কারণে ফাটল সৃষ্টি করা থেকে দূরে থাকতে পারি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.